السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাকে এক ভাই প্রশ্ন করলেন বা জানতে চাইলেন যে কি কাজ করলে আল্লাহর রহমত লাভ করা যায়, কি এমন কাজ আছে যে কাজ করলে আমি আল্লাহর রহমত পাব। তো আমি বললাম, দু একটা বললাম, বলছে আরো বলুন আরো কি কি আছে। তো আরো কি কি আছে বলতে গেলে তো কোরআন হাদিস থেকে গেম ঘেঁটে আমাকে জানতে হবে এবং বলতে হবে বিস্তারিত। তারই বিস্তারিত আলোচনা স্বরূপ আজকে ভাবছি আমি এটা রেকর্ড করব যে কি কি করলে আল্লাহর রহম আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর করুণা লাভ হয়, সেই কাজটা করলেই আপনি আল্লাহর রহমত পাবেন। এমনিতে আপনারা জানেন আল্লাহর রহমত কয়টা, আল্লাহর রহমত কয়টা? হ্যাঁ বাদশামী, আল্লাহর রহমত কয়টা? আল্লাহর রহমত, আল্লাহর রহমত হচ্ছে একশোটা। 99টা রহমত হচ্ছে কেয়ামতের জন্য, আর একটা রহমত আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যেই রহমতের ওসিলাতে বাদৌলতে, যে রহমতের ফলে মানুষ এক অপরকে ভালোবাসে, এমনকি জীব জন্তুও তার সন্তানকে, তার ছানাকে, তার বাচ্চাকে ভালোবাসে, ওই একটা রহমতের জন্য। এবং সেই রহমত, সেই রহমতেরই মানে তাসির ভালোবাসা, যে ভালোবাসা বৈধ অবৈধ সব ভালোবাসায় একরকম দেখবেন, সেখানে আপনার কিভাবে মানুষকে পাগল করে তোলে। তাহলে যদি যখন আল্লাহ তাআলা 99টা রহমত প্রয়োগ করবেন তখন কি হবে? আর সেই রহমত আল্লাহ তাআলা কিয়ামতে প্রয়োগ করবেন, এই জন্য আমাদের আশা হয় যে আমরা তড়ে যাব, আমরা পার পেয়ে যাব, যেহেতু আমরা আল্লাহর রহমতের আশাধারী। রহমান আর রাহিম দুটো নাম একসাথে সূরা ফাতিহাতে উল্লেখ হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রাহিম। আর রহমান আর রাহিম, আর রহমান হচ্ছে আল্লাহর খাস গুণ, এই জন্য কোন মানুষের নাম রহমান বলা যাবে না, রহমান বলে ডাকা যাবে না, কোন রহমান কোন মানুষ রহমান হতে পারে না, কারণ রহমান হচ্ছেন দুনিয়া এবং আখেরাতে। আখেরাতে কোন মানুষ রহম করতে পারবে না, অতএব রহমান বলে ডাকে রহমান ভাই না, কিন্তু রহিম ভাই চলবে, মানুষকে রহিম বলা যাবে। মহান আল্লাহ কোরআনে তার নবীকে রহিম বলেছেন, অতএব মানুষকে রহিম রহিম ভাই বলে ডাকা যাবে, কিন্তু রহমান না। আল্লাহ রহমান হচ্ছে আল্লাহর খাস নাম। তাহলে বোঝা গেল যে আল্লাহর অনেক রহমত আছে, বাস ওর দিকে আলোচনা যাচ্ছি না, আমি বলছি কে রহমত পাবে সেই কথা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমার রহমত প্রচুর, সুতরাং তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমার রহমত আছে, সেই রহমত থেকে তোমরা নিরাশ হইও না, যারা নিজেদের প্রতি জুলুম করেছো তারা রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ-জুনুবা জামিআ, তোমরা যতই গুনাহ করে থাকো আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেবেন, সমস্ত পাপ মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল মহাদয়াময়। সুতরাং কারো নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমতের আশাধারী থাকতে হবে। তবে আল্লাহর রহমতের আশাধারী কে থাকবে? যে তার নাফরমানি করবে, যে তাকে অবিশ্বাস করবে, যে তাকে বিশ্বাস করবে না, আসে না। রহমত পাওয়ার মানে পাত্র হতে হবে, সেই পাত্র হয়ে আল্লাহর কাছে রহমতের আশাধারী আপনি হবেন। যেহেতু আল্লাহ তাআলা এত রহমত আছে তার, তিনি বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেক জিনিসে আল্লাহর রহমত আছে, সমস্ত জিনিসে আল্লাহ তাআলার রহমত আছে। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে, আল্লাহ আরশের উপরে আছেন, তার রহমত সব জায়গায় আছে। রাব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন ইলমা, তিনি আছেন আরশের উপরে আর তার ইলম সর্ব জায়গাতে আছে, তিনি সব জায়গাতে নেই। তাহলে রহমত তার সব জায়গাতে আছে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাইআসু মির রাহিল্লাহ, এটা অবশ্য ইয়াকুব আলাইহিস সালাম এর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে, তিনি তার পুত্রদেরকে বলেছিলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কারণ আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয় যারা কাফের। তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া নিশ্চয়ই ভালো না। একজনের একজন প্রশ্ন করেছে, এসেছে আজকাল মাশাআল্লাহ সারা দুনিয়া তো সামনে, বলছে যে আমি একটা ভুল করেছিলাম, সেই ভুলের ফলে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। ভুলের ফলে শাস্তি আসতে পারে না? পারে না, পারে। সে ভাবছে যে আমার এই ভুলের কারণে শাস্তিটা এসেছে, কিন্তু এমন শাস্তি তার হয়েছে যে সে আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না। তাহলে সে বলছে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে ভালো করে দাও, আমি এখন নিরাশ হয়ে গেছি, আল্লাহ তালা এই ভুলটার জন্য আমাকে আজীবন শাস্তি দেবেন। সেটা তো আল্লাহর ব্যাপার, তার ইচ্ছা। মনে করুন যে কোন একটা ভুল করেছে, ভুল করার পর তার প্যারালাইসিস হয়ে গেল, এবার সে প্যারালাইসিস ভালো হওয়ার ব্যাপার বটে। এমন একটা ভুল করেছে, ভুল করার পরে ক্যান্সার ধরা পড়ল, এবার সে ভাবছে কি যে আমার ওই ভুলটার কারণে ক্যান্সার হলো, ওই ভুলটার কারণে আমার প্যারালাইসিস হলো, এরকম ধারণা করা ঠিক না? ভুল। আপনি এমনও মানুষ দেখবেন যার কোন পাপ নেই, সে রোগগ্রস্ত হয় না? হয় না। রোগ হওয়া জরুরি নয় যে আপনার পাপের কারণে, এমনও হতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, এমনও হতে পারে যে আল্লাহ তাআলা এই রোগের মাধ্যমে আপনার মর্যাদা বর্ধন করছেন। সুতরাং এই ধারণা করা উচিত না। কুধারণা, এটা হচ্ছে কুধারণা যে আল্লাহ আমাকে এমন শাস্তি দিল যে, এটা অভিযোগ, তাই না? এরকম অভিযোগ করা মোটেই জায়েজ না, মোটেই ঠিক না। সুতরাং কাফের ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না, কাফের ছাড়া কেউ নিরাশ হবে না। ইন্নাল্লাহ হেইনা খালাকাল খালকা কাতাবা বিয়াদিহি আলা নাফসিহি ইন্না রাহমাতি তাগলিবু গাযাবি, আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন তখন একটা কিতাবে লিখলেন যে আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। তার মানে আমার ক্রোধের তুলনায় আল্লাহর রাগ আছে না? নেই। শুধু আল্লাহর রহমতই নেই, আল্লাহর রাগও আছে, তাই না? যেমন আল্লাহ রহিম তেমনি আল্লাহ তাআলা কাহার, তেমনি জব্বার। অতএব কিন্তু তার এই ক্রোধ থেকে, ক্রোধের তুলনায় রহমত হচ্ছে বিজয়ী, রহমত হচ্ছে বেশি। চলুন আমরা এক দুই করে দেখি কে কে আল্লাহর রহমত পাবে কোরআন ও হাদিসের স্পষ্ট ভাষায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নম্বর এক, রাহিম আল্লাহ আব্দান কালা ফাগানিম আও সাকাতা ফাসালিম, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে রহম করেন যে কথা বললে ভালো কথা বলে, যে কথায় উপকারী, যে কথা উপকারী, অথবা চুপ থাকলে সে নিরাপদ থাকে। যে কথা বললে তার আপদ আসবে, বিপদ আসবে, সে কথা বলবে কেন? সুতরাং সে নিরাপদ থাকলো, আল্লাহ তার প্রতি রহম করবেন। খবরদার মুখ খুলবে না, যেখানে মুখ খুললে ক্ষতি আছে মুখ খুলবে না। আর আরাকে যে কা আলাফা গানিম, এমন কথা বলল যে সুন্দর কথা, যে সুন্দর কথা বলার ফলে মানুষ উপকৃত হল, সে নিজে উপকৃত হল, আল্লাহ এর প্রতি রহম করেন। নম্বর দুই, রাহিম আল্লাহ আব্দান কানাত লি আখিহি ইনদাহু মাযলামা ফি ইরদিন আও মালিন ফাজাআহু ফাসতাহাল্লাহু ক্বাবলা আন ইউখাযা ওয়া লাইসা সামা দিনারুন ওয়ালা দিরহাম, এমন এক ব্যক্তিকে আল্লাহ রহম করেন যে ব্যক্তি কারো প্রতি অন্যায় বা জুলুম করেছিল, সে তার কাছে এলো, এসে ক্ষমা চেয়ে নিল। ভাই আমি তোমার প্রতি অন্যায় করেছি, তোমাকে আমি গালি দিয়েছি, তোমাকে আমি অন্যায় ভাবে মেরেছি, তোমাকে আমি এই করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেই কাজটা তার কাছ থেকে হালাল করে নেবে, সেই দিন আসার পূর্বে যেদিনে না দিনার আছে আর না দিরহাম, না রুপিয়া আছে আর না টাকা, সেদিনে যদি প্রতিশোধ করতে হয় কি দিয়ে প্রতিশোধ করতে হবে? নেকি ও বদি দিয়ে, নেকি অথবা বদি দিয়ে। তো যে ব্যক্তি দুনিয়াতেই ক্ষমা চেয়ে নেবে সে ব্যক্তির প্রতি আল্লাহ রহম করবেন। নম্বর তিন, রাহিম আল্লাহ ইমরান সাল্লা কাবলাল আসরি আরবাআন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি রহম করেন যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত সুন্নত পড়ে, চার রাকাত নফল পড়ে। তার মানে এটা সুন্নতে মুয়াক্কাদা না, আসরের আগে সুন্নতে মুয়াক্কাদা নেই, যেমন জোহরের আগে আছে। আপনি আসরের আগে মসজিদে এলেন, তাহিয়াতুল মসজিদ পড়লেন চাই না পড়লেন, যদি চার রাকাত পড়েন বসেন, যদি দেখেন সময় নেই তাহিয়াতুল মসজিদ পড়া দরকার নেই, চার রাকাত পড়লেই আপনার হয়ে যাবে। তাহিয়াতুল মসজিদ আলাদা করে পড়তে হবে না, তাহিয়াতুল উযু আলাদা করে পড়তে হবে না, এটা আসরের টাইমে আসরের আগে চার রাকাত নফল অতিরিক্ত নামাজ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করবেন। যখন আপনি চাইবেন যে আল্লাহ তুমি আমাকে রহম করো, কোন একটা বিষয়ে আপনি কষ্ট পাচ্ছেন আসরের আগে এসে আপনি নিয়ত করে দেন আল্লাহর রহমত পাবো, এই জন্য আমি চার রাকাত সুন্নত পড়ছি, আল্লাহু আকবার। এই চার রাকাত সুন্নত এক সালামে পড়বেন না দু সালামে, এক সালামে পড়া জায়েজ, দুই সালামে পড়া উত্তম। যে কোনো চার রাকাত নফল নামাজ এক সালামে পড়া জায়েজ, দুই সালামে পড়া উত্তম, দুই সালামে দোয়া দরুদ বেশি আছে। আর বিশেষ করে যখন আপনি জামাতে আসবেন মসজিদে আসবেন তখন যদি দেখেন যে টাইম কাছাকাছি হয়ে গেছে, এখন চার রাকাত যদি একসঙ্গে নিয়ত করেন আর এক রাকাত কি দু রাকাত হলো আর একামত হয়ে গেল, বাকি আর পূর্ণ করতে পারবেন, মুশকিল হয়ে যাবে, তখন আপনাকে নামাজটা পুরোই বাতিল করে জামাতে সামিল হতে হবে, কারণ জামাত খাড়া হয়ে গেলে আর নামাজ নেই। আর দু রাকাত হলে পরে যদি এক রাকাত হয়ে যায় তো এক রাকাত হালকা করে পড়ে নেবেন, আপনার দু রাকাত কমসে কম হয়ে যাবে। সুতরাং আসরের আগে দু রাকাত সুন্নত আছে, চার রাকাতও আছে, কিন্তু চার রাকাত সুন্নত যে পড়বে আল্লাহ তার প্রতি রহম করবেন। নম্বর চার, রাহিম আল্লাহ রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাতাহ, আল্লাহু আকবার। এ হচ্ছে স্বামী স্ত্রীর ব্যাপার, যে স্বামী স্ত্রী রাত্রে ঘুমায় অতঃপর স্বামী উঠল তাহাজ্জুদের জন্য, স্ত্রীকে উঠালো অথবা তাহাজ্জুদ পড়ো, উঠতে চায় না, তার মুখে পানি ছিটিয়ে দিল, তারপরে উঠে দুজনে নামাজ পড়ল, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে রহম করবেন। আর এরই বিপরীত আল্লাহ তাআলা সেই মহিলাকে রহম করেন যে মহিলা রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠল, স্বামী না উঠলে, স্বামী উঠাতে যাচ্ছে উঠতে চায় না, তার মুখে পানি ছিটিয়ে দিল, তারপর উঠে নামাজ পড়ল, আল্লাহ ওই ব্যক্তি ওই মহিলার প্রতিও রহম করেন, আল্লাহ আকবার। এ হচ্ছে একটা মানে এমন পরিবার, যে পরিবারে বুঝতে পাচ্ছেন এমনও পরিবার আছে যে স্বামী মানে ফজরের সময় নামাজ পড়তে যাচ্ছে, স্ত্রী কেমন না আরামসে ডেকে না ওঠানো না ডিস্টার্ব হবে, রাত করে শুয়েছে ইত্যাদি ইত্যাদি, অনেকে মানে মায়া করে, মায়া বলে বউকে খুব ভালোবাসে, আবার সেই মেয়ে আবার মহিলা মহলে এসে গর্ব করে যে আমার স্বামী আমাকে এত মায়া করে ফজরের নামাজ পড়তেও ওঠায় না, আল্লাহ আকবার। দেখছেন অনেক সময়ে অনেক মানুষ প্রশংসা করে কিন্তু সেই প্রশংসাতে তার নিন্দা আছে বুঝতে পারে না, মানে অনুভূতি ভোঁতা হয়ে যায়, ফলে সে প্রশংসা করে এমন প্রশংসা যে তাতে তার স্বামীকে যে লোকে কি বলবে এটা খেয়াল করে না, প্রশংসা করে গর্ব করে আমার স্বামী আমাকে এত ভালোবাসে নামাজ পড়তেও ওঠায় না, যে এক দেরি করে শুয়েছে ঘুমিয়ে নেক তারপরে যখন উঠবে সে নামাজ পড়বে, এটা কি জায়েজ নাকি তাকে উঠাতে হবে নামাজ পড়াতে হবে, এ তো ফরজ নামাজ। আর ওখানে কিসের নামাজ বললাম, তাহাজ্জুদের নামাজ, যেটা পড়া জরুরি না তবুও তার মুখে পানি ছিটিয়ে উঠায়, তাহলে এক্ষেত্রে আপনি কিভাবে ওঠাবেন, আর এটা আপনার দায়িত্ব। অবশ্য আমাকে এক ভাই প্রশ্ন করলেন যে হুজুর আমি তো পেরেশান হয়ে গেছি পারি না, একবার উঠালাম উঠছি, আবার উঠালাম উঠছি, আর কতক্ষণ আমি বসে থাকবো তার কাছে, আর কতবার আসবো যাবো নিয়ে উত্তর তুলবো। তেমনি ছেলেদেরও ব্যাপার, অনেক ছেলে আছে দেখবেন উঠতেই চায় না, মার লাঠি না দিলে পরে সে উঠতেই চায় না, কিন্তু স্কুলের সময় জোর করে ওঠাবে কিন্তু নামাজের সময় ওঠায় না, নামাজের সময় ওঠায় না, স্কুলের সময় ওঠাবে কিন্তু ফজরের সময় ওঠায় না। এই যে দুমুখী দ্বিমুখী আপনার আচরণ, এটা আল্লাহ তাআলা তো বোঝেন। আপনি ভাবছেন আল্লাহ করিম, এ রাত করে শুয়েছে ছেলেটা ঘুমাক আর ফজরের নামাজে যাক, কিন্তু পরীক্ষা হলে তখন বলতেন যে ঘুমাক না, যদি আপনার হাটে যে পাঠাতে হতো, মাঠে পাঠাতে হতো, বাজার পাঠাতে হতো, বাস ছুটে যাবে কি ট্রেন ছুটে যাবে কি প্লেন ছুটে যাবে, তখন কি বলতেন যে ঘুমাক না, আল্লাহর ব্যাপারে মাফি মুশকিল, আর নিজের ব্যাপারে আপন বেলায় আঁটি সাঁটি আর পরের বেলায় দাঁত কাপাটি, তাই না? তো এটা ঠিক না, মোটেই ঠিক না। সুতরাং এ হচ্ছে এক দিনী পরিবেশ, এক পরহেজগারী পরিবেশ, যারা স্বামী স্ত্রী নামাজ পড়তে ওঠে এমন স্বামী যে স্ত্রীকে ওঠায়, এমন স্ত্রী যে স্বামীকে ওঠায়, আল্লাহ তালা এদের প্রতি রহম করেন। যদি কেউ স্বামী স্ত্রী রহম পেতে চায় তো এইভাবে রহম নিতে পারে আল্লাহর কাছ থেকে। নম্বর ৬, রাহিম আল্লাহ আব্দান সামহান ইজা বা সামহান ইজাস্তারা সামহান ইজাক্তাদা, আল্লাহ তালা সেই ব্যক্তির প্রতি রহম করেন। এটা আল্লাহ রসুলের দোয়া অথবা খবর, তার মানে সেই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করেন অথবা সেই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন, দুটোই হতে পারে। কোন ব্যক্তি? যে ব্যক্তি উদার, যখন কিছু বিক্রি করে তখনও উদার, যখন কিছু ক্রয় করে তখনও উদার, আর যখন কিছু তাগাদা করে চায় তখনও উদার। আর বর্তমানে উদার হলে তো বুঝতে পারছেন কি হয়েছে অবস্থা। আপনি একটা জিনিস বিক্রি করছেন, আপনি কঠিন করবেন না, সরল ভাবে বিক্রি করবেন। কিছুক্ষণ পরে বলছে, হুজুর আমি এটা নেব না, না আমি বিক্রি করেছি আর ফেরত হবে না। আপনি কঠিন হয়ে গেলেন, না তাহলে আপনি উদার নন। যদি আল্লাহর রহম পেতে চান, খালাস বিক্রি করেছেন নেবেন না, ঠিক আছে, যদি কোনো ক্ষতি না করে, মাল যদি ঠিক থাকে। কিন্তু কোনো কোনো দোকানে আছে দেখবেন একদম ফেরত নেই, বরং ফাতুরাতে লেখাই থাকে, রশিদে লেখা থাকে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, কিংবা টাকা ফেরত দেওয়া হয় না, অন্য মাল নিতে পারে। কিন্তু না, এখানে বলা হচ্ছে কি যে আপনি হবেন উদার এই সময়ে। যদি আপনার কেউ বিক্রিত জিনিস কোনো কারণে নিতে চায় না, তাহলে আপনি তার মালটা ফেরত নেবেন। তেমনি যে মানে কিনছে তারও উদার হওয়া দরকার, তারও কিন্তু কঠোর হওয়া উচিত না, বিশেষ করে যখন সে মূল্য চাইবে অথবা ঋণ চাইবে। একজনকে ঋণ দিয়েছেন, সে ঋণ পরিশোধ করতে চায় না, টাইম পার হয়ে গেল, ভাই ঋণটা দেন, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দেবো, ঋণটা দেন, তারপর আবার দেখা হলো, ঋণটা দেন, হ্যাঁ ইনশাল্লাহ দেবো, তারপরে আপনার চপ্পল ক্ষয় হতে লাগলো, তারপরে সে বলছে দেখছি আপনি কটা টাকা পাবেন, তার জন্য আমার ঘর খাল করে দিলেন, মানে আসতে যাওয়া আসা করতে করতে আমার ঘর, আমার ঘরে কি হয়ে গেল, গর্ত হয়ে গেল, বুঝতে পারছেন। আর কেউ কাউকে যদি বলেন যে ঠিক আছে কেয়ামতে দেখ, কেয়ামতে নেব, তখন বলে মাশাআল্লাহ অনেক লম্বা টাইম দিলেন। আর কেউ বলে যাও থানা পুলিশ করো, যা পারবে করে নাও, আমি তোমার ধারি না, কত রকম মানুষ বলে। এবারে এ বেচারি ঋণটা আদায় করার জন্য কি করে, দিচ্ছে আমার ঋণ তো দেবে না, তার জমিতে বা তার বাড়ির পাশে একদিন তার গরু চলে এসছে, গরুটা ধরে আটকে নিল, যে বেঁধে রাখলো, এবার আমার গরু ছেড়ে দাও, না আমার টাকা দাও, গরু নিয়ে যাও, এটা কি হলো, বাড়াবাড়ি হলো না, এটা হলো বাড়াবাড়ি। আর একটা পদ্ধতি আছে, এই যেমন আমি শুনলাম কে টাকা পাঠিয়েছে এদেশ থেকে, মানে ব্যাংকে টাকা পাঠিয়েছে, ব্যাংক থেকে তুলে তারা কাজে লাগাবে, ব্যাংকওয়ালা টাকাটা কেটে নিয়েছে, কেন না ব্যাংকে ঋণ লোন নেওয়া আছে, বাস কেটে নিল। এই যে মানে সুযোগ বুঝে মানুষের কাছ থেকে এইভাবে আদায় করা। দুই নম্বর হচ্ছে গুন্ডা লাগিয়ে আদায় করা। গুন্ডা লাগিয়ে আদায় করা জানেন, তারা কিছু পয়সা নেয় আর সে হুমকি দিয়ে ধমকি দিয়ে চাকু দেখিয়ে বা বুঝতেই পারছেন তারা কিভাবে আদায় করে, ঠিক আদায় করে দেবে। আর অনেক মানুষ টাকা নষ্ট হওয়ার মানে নষ্ট হওয়ার আশঙ্কায় লাখ লাখ টাকার ব্যাপার যেখানে থাকে সেখানে 25-50 যদি যায় তো যাক, আমার কমসে কম 1 লাখ 2 লাখ তো বাঁচবে, দিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে টাকা এইভাবে গোন্ডা দ্বারা আদায় করে। এটা কি শরীয়তে বৈধ? না, এভাবে বৈধ না, কিন্তু অনেক সময় মানুষ বাধ্য হয়। তো এইভাবে বৈধ না, কিন্তু আল্লাহ তাআলা রহম করেন সেই ব্যক্তির প্রতি যে আনজারা মুসিরান, যে দিতে পারছে না, শোধ করতে পারছে না, একটু সময় দাও। আর সময় দিলে, সময় দিতে থাকলে, আপনি তো জানেন ঋণ দানের, ঋণ দেওয়ার সদকা, ঋণ দেওয়ার স্বভাব কি, আপনি 1000 টাকা ঋণ দিলে 500 টাকা দান করা স্বভাব হয়। এবারে আপনার টাইম ছিল যে আগামী মাসে দেবো, আগামী মাস দিতে পারল না বেচারি, ওজোর আছে দিতে পারল না, তাহলে যখনই দিতে পারল না আর এই বেচারি ঢিল দিতে থাকলো, ঠিক আছে আরো সময় দিই, তখনই সেই দিন থেকে কিন্তু ওই ঋণ পরিমাণ, টাকা পরিমাণ সদকা তার হতে থাকে। আল্লাহ আকবার। এছাড়া অন্য কিছু নিয়ত থাকলে যে নগদ কিছু পাব, তাহলে কি হবে, সুদ হয়ে যাবে, টাকাটা আমি ঋণ দিলাম, ঋণ দেওয়ার পরে যে মিষ্টি এসেছে, মাশাআল্লাহ, এই মিষ্টিটা আগে আসতো না, এই মিষ্টিটা এলো কখন, যখন আমার কাছ থেকে ঋণ নিল তখন, তাহলে এই মিষ্টিটা খাওয়া আমার কি হবে, সুদ হয়ে যাবে, সুদ খাওয়া হবে। আপনার গাড়িতে কোনদিন আমাকে চড়েননি, কোনদিন বলেননি হুজুর আসুন আমার গাড়িতে চড়ুন, কিন্তু যখনই আমার কাছ থেকে ঋণ নিলেন তখনই আমি আপনি যাচ্ছি হুজুর আসুন আসুন গাড়িতে চড়ুন, তাই না? কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। আপনার দোকান আছে, সেই দোকানের জন্য আপনি ঋণ নিয়েছেন, আমি আপনার দোকানে গেলাম, সেখানে আপনি মাল কম দামে দিতে লাগলেন, কিংবা আপনাকে পেপসি, হ্যাঁ হুজুর পেপসি খান, আগে খাওয়াতেন না, এই যে আপনি হাদিয়া দিলেন এটা কিসে হয়ে গেল? কি হয়ে গেল? কিসে পরিণত হলো? সুদে পরিণত হলো। ইসলাম এত সূক্ষ্ম, এমন কি বলা হয়েছে ঋণ দেওয়ার পরে যদি তোমাকে এক গাছি বা এক বান্ডিল ঘাস দেয়, ঘাস যে আপনার ঘোড়াকে খাওয়াবেন, আপনার উটকে খাওয়াবেন, কি ছাগলকে খাওয়াবেন, কি গরুকে খাওয়াবেন, নেবে না, কারণ সেটা সুদ খাওয়া হবে। অতএব আপনি আদায় করার সময়ে বিশেষ করে খেয়াল রাখবেন, যদি আল্লাহর রহম পেতে চান, ঋণ দিয়েছেন, সওয়াবের আশা রাখুন। তবে আমি বলছি যে মানুষ অনেক সময় বাধ্য হয়ে যায়, কারণ টাকাটা না পেতে পেতে মানুষ এমন বিরক্ত হয় মানে বলা মুশকিল। টাকা ঋণ দেওয়া যায়, কিন্তু আদায় না পেলে মানুষ এই জন্যই টাকা ঋণ দেওয়া বন্ধ করে দেয়। আর আত্মীয়কে ঋণ দিলে, বন্ধুকে ঋণ দিলে ডবল ক্ষতি, বন্ধুত্ব নষ্ট হয় আর টাকাও নষ্ট হয়। তো এইভাবে আপনি দেখবেন অনেকে আপনি টাকা দেন, আপনি ঋণ সম্পর্কে কথা বলতে এলো বলে বলছে আর কি, অনেক মানুষ এরকম অভাব আছে। আমাকে একজন বলছে হুজুর এ টাকা দিতেই চাই না, তুমি টাকা, তোমার তো অনেক টাকা আছে, তোমার ব্যাংকে থাকবে, তো তুমি তো ব্যাংকে সুদ খাবে না, অতএব আমার কাছে থাকলে ক্ষতি কি? এরে ভারী মুশকিল, তোমার ঘরে ঋণ আছে, ঋণটা শোধ করে দাও, সে আমরা বুঝবে সুদ খাবে না খাবে, কোথায় রাখবে না রাখবে, কাজে লাগবে না লাগবে, সেরকম ভাবছে তার অনেক টাকা আছে, এই টাকার তার দরকার নেই, এই বলে সে আমরা করতে থাকলো পিছাতে থাকলো না, এরকম উচিত না। কিন্তু যখন এইরকম মানুষ করে তখন মানুষ বাধ্য হয় যে চাপ দিয়ে আদায় করব। কিন্তু চাপ দেওয়াটা যদি আপনি বর্জন করেন তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করবেন। নম্বর সাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা ইয়ারহামুল্লাহু মান ইবাদিহি রহমা, আরেক বর্ণনায় বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামিন নাস আও লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে রহম করেন যে বান্দার প্রতি রহম করে। আপনি যদি আপনার ভাইয়ের প্রতি রহম করেন তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করবেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি রহম করো, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। নম্বর আট, ইয়ারহামুল্লাহু নিসা আল মুহাজিরিন, এখানে রহম বলা হয়েছে এমন এক শ্রেণীর মানুষের জন্য যে মানুষ আল্লাহ তাআলার বিধানকে চট করে মেনে নেয়। কেন এ যুগ কি এ যুগে চলে না, এসব কোন দ্বিধা দ্বন্দ্ব সংকোচ নেই, সোজা বিধান অবতীর্ণ হল আর সঙ্গে সঙ্গে তা পালন শুরু হয়ে গেল। উদাহরণ নেন ওই মুহাজিরিনদের মহিলাদেরকে আল্লাহ রহম করুন, যখন কোরআনের আয়াত অবতীর্ণ হল আলিয়াদিবিনাবি খুমরিহীন না আলা জুয়ুবিহীন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপরে কি করে ফেলে নেয়, ঢেকে নেয়, তার মানে চেহারা ঢেকে নেয়, শরীর ঢেকে নেয়। আগেকার জাহিলি যুগে, অবশ্য বর্তমান জাহিলি যুগ আরো উন্নত, কিন্তু সেই জাহিলি যুগে মেয়েরা বুক বের করে রাখত, সেই জন্য জুয়ুব, জুয়ুব কাকে বলা হয়, জেব, এই যে এটা জেব, এটা জেব, আপনি যদি এটা খোলেন আপনি দেখবেন পুরুষদের জেব, এটা জেব বলেন, যেখান থেকে মাথা ঢোকানো হয় জেব বলে। তো এই জায়গাটা পুরুষদের দেখবেন এরকম আটানো থাকে, অনেক পুরুষের আবার এইরকম আটানো থাকে, যেমন ওই যে রয়েছে দেখেন টাইট করে আটানো আছে। অত যদি আমাদের দেশের মহিলারা হতো তাদের জেবটা কি হতো, নিচের দিকে ওপেন থাকতো, যত নিচের দিকে ওপেন থাকবে তত মহিলা কি আলোকপ্রাপ্তা, ভদ্র মহিলা, আধুনিকা, আপ টু ডেট, আর কি তার নাম আছে। উল্টো তাই না, তেমনি নিচের দিকেও তাই, পায়ের দিকে যত লিবাস দেখবেন ছেলেরা ওই গাঁটের নিচে মাটিতে ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে, আর মেয়েরা তুলতে তুলতে তুলতে তুলতে একদম জাঙ্গের গোড়া পর্যন্ত নিয়ে আসছে, উল্টো উল্টা বুঝিল রাম। তো এ জাহেলি যুগ, বিশাল জাহেলি যুগ, সে যুগে ছিল বুক খুলে রাখত, ফলে আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর এখান থেকে ওলামারা বলছেন চেহারা সমেত নিজের বক্ষস্থল ঢেকে নেবে যাতে করে পরিপূর্ণ মহিলা পর্দা করতে পারে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আয়াত যখনই অবতীর্ণ হল, এখন কোথায় কে কোথায় পাবে কি পাবে, সঙ্গে সঙ্গে তাদের চাদর ছিঁড়ে নিল, চাদরের কিয়দংশ ছিঁড়ে নিয়ে তাই দিয়ে মুখ ঢাকতে লাগলো, বুক ঢাকতে লাগলো, আল্লাহ আকবার। তো এইভাবে তারা কি করেছেন, কোন রেওয়ায়েতে আছে তাদের মানে নিম্নাংশের কাপড়, যেটা লুঙ্গি বলা হয়, নিম্নাংশের কাপড় বাড়তি থাকলে সেখান থেকে ছিঁড়ে নিয়ে তারা নিজেদেরকে পর্দা করতে লাগলো, তাদের প্রতি আল্লাহ তাআলা রহম করেন। নম্বর ৯, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ ইন্নী লা আরহামুশ শাতা আন আযবাহাহা ফাকালা ইন রাহিমতাহা রাহিমাকাল্লাহ। প্রাণীর প্রতি দয়া করলেও আল্লাহ তাআলা মানুষের প্রতি, দয়াবান মানুষের প্রতি দয়া করে থাকেন, এমন কি জবাই করতে যাওয়ার সময়ও, জবাই করার সময়ও কোনো কোনো মানুষ আছে বেরহম জবাই করে, দেখি মনে হবে যেন খুব এইভাবে ফেললো, ফেলে এইভাবে দিল, রহম নেই ভেতরে, কিন্তু কোন কোন মানুষ আছে রহমের সাথে, রহমতের সাথে মানে করুণার সাথে, দয়ার সাথে জবাই করে। আপনি যদি ছাগলটাকে জবাই করতে যাচ্ছেন, তাকে আপনি খুন করবেন, তাকে আপনি হালাল করবেন, সেই সময় যদি আপনার বুক থেকে, আপনার মন থেকে রহম আসে, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন। নম্বর ১০, ইজা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি কাসীরা, কি বলবে, আলহামদুলিল্লাহি কাসীরা, তখন আল্লাহ তাআলা বলেন উক্তুবু লি আব্দি রাহমাতি কাসীরা, আমার এই বান্দার জন্য অনেক অনেক রহমত লিখে দাও। কারণ আলহামদুলিল্লাহি কাসীরা মানে আল্লাহর অনেক অনেক প্রশংসা, যখনই বলা হয় তখন আল্লাহ বলেন এই বান্দার জন্য অনেক অনেক রহমত লিখে দাও। নম্বর ১১, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, বিশেষ একটা সময় রহমতের সময়, সেটা কখন, রমজানের সময়, এ নয় যে প্রথম অংশটা কি বলে রহমত, দ্বিতীয় অংশটা মাগফেরাত, শেষ অংশটা ইতকুম মিনান নার, অবশ্য একটা হাদিস আছে, হাদিস সহিহ না, রমজান মাসটা পুরোই হলো রহমত, রমজান মাস পুরোই হলো রহমত। তবে আপনারা হয়তো সৌদি আরবে এটা লক্ষ্য করেছেন যে কিভাবে রহমতের মাস এখানে বেশ মানে পরিদৃষ্ট হয়, লক্ষ্য করা যায় যে আল্লাহ আকবার কি রহমতের মাস। অবশ্য আমাদের দেশেও যে নেই তা না, বড় বড় শহরে, বড় বড় মসজিদগুলোতে দেখা যায় সেখানে দান খয়রাত, খাবার ইত্যাদি, সেখানেও রহমতের চিহ্ন দেখা যায়, কিন্তু এখানে বিশেষ করে হারাম আইনে মক্কা এবং মদিনায় যে দান, যে খাবার রমজানে দেখা যায় আল্লাহ আকবার, সত্যিই মনে হয় যেন খাস রহমত এখানে। রমজান হচ্ছে রহমতের মাস, আর রমজান হচ্ছে দোয়া কবুলের মাস। কখন দোয়া কবুল হয় রমজানে? হ্যাঁ বাদশা, রমজানে কখন দোয়া কবুল হয়? রমজানের শেষ রাতে দোয়া কবুল হয়, মানে বাকি ২৯ রাতেই দোয়া কবুল হয় না। হ্যাঁ বাদশা, কি মনে করেন, বাদশার কথাটা ঠিক না ভুল? হ্যাঁ, আমাদের দেশে প্রচলিত আছে ইফতারির আগে হাত তুলে দোয়া করে জামাতি মোনাজাত, ইফতারি করার আগে দেখবেন বাড়িতে পরিবেশে বসেছে, পরিবারের সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করে। মসজিদে যদি ইফতারি করানো হয় এইভাবে হাত তুলে মোনাজাত করে, তারা মনে করে কি যে ইফতারির সময়ে দোয়া কবুল হয়, হাদিস আছে এ ব্যাপারে, হাদিসও আছে কিন্তু হাদিস সহি না, ইফতারির সময়ে দোয়া কবুল হয় এ হাদিস সহি না, কিন্তু ইফতারির সময় দোয়া কবুল হয় না, হয় না, হয়, কেন হয়, রমজানের সব সময় দোয়া কবুল হয়, আর রোজা রাখা অবস্থায় সব সময় দোয়া কবুল হয়, যতক্ষণ না আপনি ইফতার করেছেন দোয়া কবুল হবে, আর ইফতার করতে করার সময়ও আপনার দোয়া কবুল হবে, কেন এটা রমজান, ইফতারির পরেও দোয়া কবুল হবে, নামাজ মাগরিবের পরেও দোয়া কবুল হবে, শেষ রাতেও দোয়া কবুল হবে, শেষ রাতেও দোয়া কবুল হবে, কেন এটা রমজান, কোন খাস টাইম নেই যে এই সময়ে রমজানে দোয়া কবুল হবে এই সময়ে হবে না, সব সময় দোয়া কবুল হবে, ইফতারের সময় দোয়া করলেও দোয়া কবুল হবে। আমি বলছি না যে ইফতারের সময় দোয়া কবুল হয় না, আমি বলতে চাচ্ছি যে এই ধারণা করা ঠিক নাই যে রমজানে কেবল ইফতারির সময়ে দোয়া কবুল হয়, তাই ইফতারির সময়ে আপনাকে ঘটা করে আর হাত তুলে মোনাজাত তো বিদাতের, আপনারা জানেন যদিও ইফতারির আগে আপনি দোয়া করছেন, তো মনে মনে করেন, আপনি মনে মনে দোয়া করেন, আল্লাহর কাছে চান, একাকি চান, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, আপনি আপনার পরিজনকে বলেন দোয়া করো, রমজানের সবসময় দোয়া, আপনি বলবেন না যে ইফতারির সময় দোয়া কবুল হয়, কি বলবেন, রোজা অবস্থায় এবং রমজানে সবসময় দোয়া হয়, দোয়া কবুল হয়, অতএব তোমরা দোয়া করো, যেহেতু পুরো রমজানটাই হচ্ছে রহমতের মাস। নম্বর ১২, মাজতামা কওমুন আলা যিকরিন ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, কোন আল্লাহর ঘরে যদি কিছু বান্দা একত্রিত হয়ে আল্লাহর কিতাব পঠন পাঠন করে, আল্লাহর জিকির করে, আমরা কি করছি এখন, ওইটাই করছি, তাই না? এটা জিক্রের মজলিস, আল্লাহর জিক্রের মজলিস। সুতরাং যদি এরকম হয় তাহলে সেখানে ফেরেশতা ঘিরে নেন এবং রহমত আচ্ছাদন করে নেয়, আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহর রহমত আচ্ছাদন করে নেয় এই শ্রেণীর মজলিসকে। তাহলে রহমত পেতে হলে আপনাকে এই শ্রেণীর মজলিসে আসতে হবে। নম্বর ১৩, ইজা আদার রাজুল আখাহুল মুসলিম মাশা ফি খিরাফাতিল জান্নাহ হাত্তা ইয়াজলিস। যদি কোন মুসলমান তার মুসলিম ভাইকে অসুস্থ বলে দেখা করতে গেছে হাসপাতালে কিংবা নিজের বাড়িতে বাসায় দেখা করতে গেল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন জান্নাতের ফল পাড়তে গেল, জান্নাতের ফল পাড়তে গেল। ফাইজা হাত্তা ইয়াজলিস, ফাইজা জালাসা গামারাতুর রহমা, তারপর সে যখন রোগীর পাশে বসে তখন আল্লাহর রহমত তাকে পরিপ্লুত করে ফেলে, আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলে, আল্লাহর রহমত তাকে মানে আপ্লুত করে ফেলে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে রোগী দেখতে যাওয়া রহমত পাওয়ার কারণ। এখানে রোগী দেখতে গেলে রোগীর দোয়া কবুল হয় একটা হাদিস আছে, সহি না, কিন্তু আম আয়াত আছে যেখানে বলা হয়েছে আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআ। এই আয়াতে বলা হয়েছে যে যখন কোন আত্মনাদকারী আল্লাহকে ডাকে, কোন মুসিবতগ্রস্ত ব্যক্তি আল্লাহকে ডাকে, তখন তার দোয়া আল্লাহ শোনেন, কবুল করেন। সেই হিসাবে এই রোগী হচ্ছে এক প্রকার মুসিবতগ্রস্ত, সে দোয়া করলে দোয়া কবুল হয়। তার কাছে আপনি বলতে পারেন ভাই আমার জন্য দোয়া করো, যেমন মুসাফিরের দোয়া কবুল হয় তেমনি রোগী, এই যেখানে বলা হচ্ছে কি সেখানে রহমত আপনার রহমত আল্লাহর রহমত আপনাকে পরিপ্লুত করে ফেলে। তারপরে ফেরেশতারা আপনার সকালে গেলে পরে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন, আর সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। আল্লাহ আকবার, একজন মুসলিম ভাইকে সাক্ষাৎ করে তার রোগে সান্ত্বনা দেবেন তার জন্য। নম্বর ১৪, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশর সালাওয়াত। এটা আমরা সবাই জানি, একবার সেই কাজটা করলে ১০ বার বাদশা বলবে, একবার সেই কাজটা করলে ১০ বার রহমত হবে আল্লাহর। যদি বলতে না পারেন তাহলে জানবো আপনি কোন মুসলিম। হ্যাঁ বাবুল ভাই বলুন, তাহলে কোন মুসলিম হবে যদি বলতে না পারে? মুসলিম থাকবে না থাকবে না? মুসলিম থাকবে, কিন্তু কোন শ্রেণীর মুসলিম হবে যে এটাও জানে না যে সেই কাজটা করলে, কেউ শিখিয়ে দিল নাকি, কেউ শিখিয়ে দিল নাকি? দেখছেন পরীক্ষা, সব পরীক্ষাতেই ধোকাবাজি, চিটিংবাজি সব জায়গাতে, এখানে কেউ শিখিয়ে দিয়েছে, এখন দেখলো বেচারি লজ্জিত হবে, তার মানে শিখিয়ে দি, তাই না? কোন কাজ সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়লে ১০ বার রহমত বর্ষণ হবে। একবার দরুদ পড়েন আপনি, যদি সাধারণভাবে দরুদ পড়েন তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিকালা তো আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে ছোট্ট আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কিম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বখিল দুই ব্যক্তি, এটা কে বলবে? সবচেয়ে বড় বখিল দুই ব্যক্তি, মনির বলবে? হ্যাঁ, নম্বর ১, নাম শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যে দরুদ পড়ে না, মুখ বুঁজে বসে থাকে, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল। আর নম্বর ২ কে? যে ব্যক্তি সালাম দিতে বখিলি করে, ঢুকছে মানে কেউ দেয় সালাম আলাইকুম, মানে এমন শব্দে দেয় যে ইচ্ছা হয় না আর কি সালাম। হ্যাঁ, অনেক সময়ে মানুষ অবশ্য যায় যে যাকে ভালোবাসে তার সঙ্গে ভালোবাসার সালাম, সেখানে গরম গরম সালাম পাওয়া যায়, আর অনেক সময়ে উঠতে বসতে টকঝক হয়, কোন সময় তার সঙ্গে মনোমালিন্য হয়েছে, সেই ক্ষেত্রে দেখবেন সালামটা ঠান্ডা হয়ে গেছে, আর সেই সালামটা আবার এমন ঠান্ডা হয়ে গেছে যে শোনাই যায় না, অনেক সময় দেয়ও না। এ হচ্ছে সব থেকে বড় বখিল। আর সালামে জবাব দেওয়া তো ওয়াজিব, তাই না? কিন্তু সালাম আপনি দিচ্ছেন না, এ তো সবচেয়ে বড় বখিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে যদি এটাও আপনি মনে না রাখেন তাহলে কি মনে রাখবেন আপনি? একবার দরুদ পড়লে দশবার রহমত বর্ষণ হয়। যদি আপনি রহম চান কোন সময়ে আপনি রহমতের আশাধারী হন আল্লাহর কাছে, আল্লাহর রবির উপরে দরুদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন দিনগুলো মানে সপ্তাহে কটা দিন আছে? চারটা, সাতটা, সাতটা দিন আছে। কোন দিনে বেশি বেশি দরুদ পড়তে হয়? হ্যাঁ, আমাদের খোকন বলবে, পরীক্ষাটা নিজে দেন, সোমবার না শুক্রবার? শুক্রবার বেশি বেশি দরুদ পড়তে হয়, শুক্রবারে বেশি বেশি দরুদ পড়তে হয়। সারা দিনের মধ্যে কোন কোন টাইমে কতবার দরুদ পড়লে আল্লাহর নবীর সুপারিশ লাভ হয়? সকালে এবং সন্ধ্যায়। কবার করে? দশ বার করে, সকালে দশ বার, সন্ধ্যায় দশ বার। যদি আপনি পড়েন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ হবে। কোন সময়ে দরুদ পড়লে এবং তার পরে একটা বিশেষ দোয়া পড়লে আল্লাহর নবীর সুপারিশ অনিবার্য হয়ে যায়? আজানের পর। এইভাবে দরুদ, দরুদের উপরে রহমত আল্লাহ আকবার। একবার দরুদ পড়লে দশবার রহমত। যদি কেউ চান ইনশাআল্লাহ আমল করতে থাকুন, আমল করতে থাকুন। একজন প্রশ্ন করেছে আমাকে যে হুজুর আমরা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে পাই না কেন, স্বপ্নে দেখতে হলে কি করতে হবে? আপনি যদি শোবার আগে পর্যন্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে থাকেন, নেট নিয়ে পড়ে থাকেন আর ওই বেশ্যাগুলোকে দেখেন আর ওই অভিনেতা আর ক্রিকেটার খেলা অমুক তমুক দেখেন, তারপর চোখ বন্ধ করে আপনি আল্লাহ নবীকে দেখবেন নাকি? হ্যাঁ, কাকে দেখবেন, কাকে দেখবেন? এতক্ষণ নিয়ে ঘাটাঘাটি করলেন, যাকে নিয়ে তার সঙ্গে ওঠা বসা, আপনি তাকে স্বপ্নে দেখবেন নাকি আল্লাহ নবীকে দেখবেন? কল্পনা যাবে ওইদিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হলে স্বপ্নে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে, তার প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে, তার আনুগত্য করতে হবে, তবে না দেখবেন। আর আপনি কিছুই না, আপনি নামাজই পড়েন না, এসে বলছেন হুজুর আমি আজকে আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছি, পাঁচ রাত ধরে নামাজই পড়েন না, বিশ্বাস করবেন আপনি আল্লাহ নবীকে দেখেছে? তখন কি বলবেন আপনি? ঠিক আছে, ভালো দেখেছে তো ভালো। সে কাউকে দেখেছে, ধারণা করছে কি সে আল্লাহর নবী, কিন্তু বে নামাজি কি আল্লাহর নবীকে দেখতে পারে? এটা আমরা বিশ্বাসই করি না, বিশ্বাসই করি না। তো যাই হোক, কথা হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখুন এবং দরুদ পড়ুন বেশি বেশি করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারেন। বলছি না যে গ্যারান্টি, দেখতে পারেন। নম্বর ১৫, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। রমজান কিংবা অরমজানের যে কোনো রোজাতে সেহরি খাওয়া জরুরি নাকি খাওয়া ভালো? না খেলে রোজা হবে? সেহরি না খেলে রোজা হবে? রোজা হবে। সেহরি খাওয়া জরুরি না, কিন্তু আহলে কিতাবরা সেহরি খায় না, আমাদেরকে খেতে বলা হয়েছে, এই জন্য খাওয়া উত্তম। আর এই কথা বলা হয়েছে যে ব্যক্তি সেহরি খায় সে ব্যক্তির প্রতি আল্লাহ রহম করেন। আর রহমটা আপনি নিজেই বুঝতে পারবেন, সেহরি না খেয়ে সারা দিনটা কেমন যাবে। আর যদি বিশেষ করে মাজরাওয়ালাদের মতো কাজ করতে হয় তাহলে খবর আছে। আর যদি আপনি সেহরি খেলেন না আর সারাদিন যদি হেলালের মতো বসে থাকতে হয় অফিসে এসিতে, সমস্যা নেই। কিন্তু রহম কারা বুঝবে? যারা বাইরে কাজ করে, মাঠে কাজ করে, রোদে কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, বিল্ডিং এর কাজ করে, ইটের কাজ করে, বালির কাজ করে, পাথরের কাজ করে, তারা না বুঝবে কষ্টটা কি? সুতরাং তাদের প্রতি রহম করেন যারা সেহরি খায়। নম্বর ১৬, ইন্নাল্লাহ আযা ওয়া জাল্লা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাল লাযীনা ইয়াসলুনা সুহুফ। আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন, শুধু তাই না, ফেরেশতারাও তার জন্য ক্ষমা প্রার্থনা করেন সেই ব্যক্তির জন্য যারা কাতার মিলিয়ে দাঁড়ায়। কাতার মিলিয়ে দাঁড়ানো মানে কাতার মিলিয়ে মানে ঘন হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলার সামনে ফেরেশতারা যেমন কাতার বাঁধে, তোমরা সেরকম কাতার বাঁধো। তার মানে ফেরেশতারা কিভাবে কাতার বাঁধেন? একদম ঘন হয়ে, যেন কাঁধে কাঁধ, কাঁধ বলতে এইটা না, কাঁধ বলতে এই যে এই যে এটা, এর সঙ্গে আপনার বাজুর সঙ্গে তার বাজু লেগে যাবে আর পায়ের সঙ্গে পা লেগে যাবে। এই বেয়াদব না, না বেয়াদবি না। এখানে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেছেন, সাহাবারা নিজেরা বলছেন আমরা লাগাতাম, আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহ রাসূল জানতেন না। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন পেছনেও তেমনি দেখতেন। আর তিনি দেখেছেন যে সাহাবারা পায়ে পা লাগাচ্ছেন, মানা করেছেন না। অতএব বোঝা গেল কি, ঘন করে দাঁড়ানোর মানে হচ্ছে মানুষের গায়ে গা লাগাতে হবে। আর এক শ্রেণীর মানুষ বলছে না, আল্লাহর নবী জোরে আমিন বলতে বলেছিলেন, সাহাবীরা পালিয়ে যেতেন। আই আল্লাহ, আই আল্লাহ, আল্লাহর নবী যদি পেছনে দেখতেন যেমন ক্ষেত্রে বললেন, তাহলে আমিন বলাটার জন্য কি দরকার ছিল যে সাহাবারা আছেন নাকি বুঝতে পারবো? আউযুবিল্লাহ, ওরাই আবার দাবি করে আল্লাহ নবী গায়েব জানতেন, তো গায়েবেও বুঝতে পারলেন না যে আল্লাহ নবী সাহাবারা চলে পালিয়ে গেছেন কি পালিয়ে যাননি। আর তিনি পেছনে দেখতে পেতেন তাতেও তিনি বুঝতে পারলেন না, নিয়ে বললেন কি তোমার জোরে আমিন বলো। তারপরে পরে যখন সাহাবীদের ঈমান পাকা হয়ে গেল, যেমন যে বগলে মূর্তি রাখার কথা বলে রাফায়দান করতে আদেশ করা হয়েছিল, আউযুবিল্লাহ, মন গড়া কত কথা এরা বলে, যেটাকে মানবে না সেটাকে নাকচ করার জন্য কি কথা না বানিয়ে এরা বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। মোট কথা, এ কথা হচ্ছে ভুয়ো কথা। কি বললাম, তাহলে কাতার মিলিয়ে দাঁড়ায়, তার মানে ঘন হয়ে দাঁড়ায়, তাই না? আর একটা হচ্ছে যে, আর এক বর্ণনায় আছে যে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলাল লাযীনা ইয়ালুনা সুফুফ আল উওয়াল। একটা হলো পাশাপাশি দাঁড়ায় ঘন হয়ে, আর একটা হচ্ছে পেছন থেকে। পেছনে আপনি দেখবেন অনেক মানুষ একটা সব বাদ দিয়ে ওই পেছনে দাঁড়ায়, এটা ঠিক না। দাঁড়াতে হবে, প্রথম কাতার পুরো হয়ে গেছে পেছনে দাঁড়াবেন, পেছনের কাতার পুরো হয়ে গেছে তার পেছনে দাঁড়াবেন। অনেকে মনে করে কি লোক তো কম, তো একটা কাতার বাদ দিয়ে পেছনে দাঁড়াই, নিয়ে দুটো সব মানে ডিঙ্গিয়ে ওই দূরে দাঁড়ায়, এটা ঠিক না। বরং প্রথম কাতার পূর্ণ হলে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার পূর্ণ হলে তৃতীয় কাতার। অনেক আছে কি দ্বিতীয় কাতারে অর্ধেক হয়েছে পেছনে এসে দাঁড়ায়, এটা এদের নামাজ পরিপূর্ণ হয় না। বরং প্রথম কাতার পরিপূর্ণ হবে, তারপরে আপনি দ্বিতীয় তৃতীয় দেখবেন। সাধারণত জানাজা পড়তে যারা যান তারা দেখেছেন, জুমা পড়তে যান, মানুষ ওই সামনে এসে আবার দরজার কাছে চট করে পায় ওইখানেই রুকু পাওয়ার জন্য, আল্লাহ আকবার। কিন্তু মসজিদটা হচ্ছে লম্বা, অত দূরে যাবো এক রাকাত নামাজ শেষ হয়ে যাবে, যাবো না আমি এইখানে দাঁড়িয়ে গেলাম, অথচ সামনের কাতার খালি পড়ে আছে, আল্লাহ আকবার। এদের নামাজ কি পরিপূর্ণ হয় না? আর এদের সব বলে দেওয়া হয়েছে, শুধু তাই না, একটা কাতার পূর্ণ করার জন্য যদি কেউ যায় আল্লাহ তো রহম করবেনই, এমনকি প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে তাকে সব দেওয়া হবে। তা লাভ হলো না হলো না, তোমার এক রাকাত ছুটে গেল তো কি হলো, যাও এই সবগুলো নাও, পদক্ষেপের বিনিময়ে সব পাবে তুমি। দূর হাঁটতে কষ্ট লাগছে, তাড়াতাড়ি রুকু ধরার জন্য ওখানে তুমি দাঁড়িয়ে বসে গেলে দাঁড়িয়ে গেলে না, এটা উচিত না। সুতরাং আল্লাহ রহম করেন তাদের জন্য যারা এইভাবে পাশাপাশি দাঁড়িয়েও কাতার ঘন করে দাঁড়ায়, আর পেছন দিকেও কাতারে পেছনে কাতার করে, তার মানে দূরে গিয়ে কাতার করে না। নম্বর ১৭, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল মুকাদ্দাম। আল্লাহ তাআলা রহম করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন বা মাগফিরাতের দোয়া করেন সেই ব্যক্তির জন্য যে প্রথম কাতারে দাঁড়ায়। অনেক মানুষ আছে দেখবেন এসে ওই পেছনে বসে যায়, তার মানে তাদের মনের ভেতরে পেছনে থাকা, যাকে কি বলা হয় ওটাকে এরা বলে পশ্চাৎবর্তী, পেছনে মানে আমরা সামনে থাকব না পেছনে থাকব। ও বাবা, সামনে গেলে যদি মারামারি হয়, সামনে গেলে যদি ক্ষতি হয়, পেছনে থাকবো, পেছন থেকে খোঁচা দেওয়া যাবে, সামনে থেকে খোঁচা খেতে হবে, এই জন্য এসে পেছনে বসে যায়। দেখবেন প্রত্যেক কিছু মানুষের অভ্যেস আছে, জানি না এখানেও কেউ থাকতে পারে, দেয়া লেগে গেছে, আমার দেখি যেমন মসজিদে আছে, অনেক আগে এসছে, আজানের আগে এসছে কিন্তু সামনে বসবে না, ও পেছনে গিয়ে বসে। যার মনের ভিতরে এইরকম পশ্চাৎবর্তীটা থেকে যায় সে চিরদিন পেছনে থাকবে। যেহেতু হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াযালুন নাসু ইয়াতাখারুনা হাত্তা ইউআখিরাহুমুল্লাহ। মানুষ পেছন হাঁটতে থাকবে, পেছন হাঁটতে থাকবে, পিছু হাঁটতে থাকবে, আল্লাহ তাদেরকে পেছনে ঠেলে দেবেন। তাদের উন্নতির ভাবনা চিন্তা নেই, তারা অগ্রগতির ভাবনা চিন্তা নেই, তারা বেশি সব পাবে ভাবনা চিন্তা নেই, কোন কথা। সামনে কাতারে এলে আপনি আল্লাহর রহমত পাবেন, সামনে কাতারে বসলে আপনি আর ফেরেশতার দোয়া পাবেন, সামনে কাতারে বসলে আপনি বেশি সব পাবেন, বরং কাতারে ডান দিকে থাকলে এটা বেশি ভালো। তো এইসব বাদ দিয়ে আপনি সে পেছনে ঠেস দিয়ে বসে গেলেন, এটা ঠিক না, এই আলামত ঠিক না। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল উওয়াল আবে আও সুফুফিল উওয়াল, সাফফিল উওয়াল আও সুফুফিল উওয়াল। এখন বলবেন হুজুর আমি এলাম কাতার পূর্ণ আছে, ঠিক আছে, তারপরের কাতারে সেখানেও দোয়া পাবেন, কারণ আপনার নিয়তে কি ছিল, আমি প্রথম কাতারে দাঁড়াবো। ঠিক আছে, তারপরে কাতার, তারপরের কাতার, এইভাবে ওই পিছনের কাতারগুলো থেকে সামনের কাতারগুলোতে আপনি আল্লাহর রহমত পাবেন। আর শেষ আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে 18 নম্বর, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা ফিল বাহরি লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। আল্লাহ তাআলা রহমত করেন, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন, এমন কি গর্তের পিঁপড়ে পর্যন্ত, এমন কি পানির মাছ পর্যন্ত, সমুদ্রের মাছ এবং সমুদ্রের সমস্ত প্রাণী সেই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি মানুষকে ভালো শিক্ষা দেয়। আশা করি আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদেরকে সেই ব্যক্তি করেন যে ব্যক্তি মানুষকে ভালো শিক্ষা দেয়, কারণ এটা বিশাল একটা মর্যাদা যে মানুষকে ভালো শিক্ষা দেয়। এমনিতে আছে সবচেয়ে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে শেখায়। এখানে রহম, খাস রহম হবে তার প্রতি যে ব্যক্তি মানুষকে ভালো শিক্ষা দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন আমরা ভালো শিক্ষা দিতে পারি, আর এরই ওসিলায় যেন আল্লাহ রহম করেন এবং সাংসারিক জীবনে পার্থিব জীবনে যে কষ্টে ভুগছি সেই কষ্ট যেন আল্লাহ তাআলা রহম করে লাঘব করে দেন, কষ্ট দূর করে দেন। আর কষ্টের বিনিময়ে সওয়াব আছে, তবুও কষ্ট কেউ যেতে নিতে পারে না, সহ্য করতে পারে না, অসহ্য যন্ত্রণায় যদি কেউ ছটফট করে আল্লাহর রহম নিশ্চয়ই সে চায়। আমরাও চাচ্ছি আল্লাহ তুমি আমাদের জন্য, আমাদের এই কর্মের জন্য তুমি আমাদের প্রতি রহম করো এবং দিন দুনিয়া এবং আখেরাতের সমস্ত কিছু কষ্ট থেকে আমাদেরকে রহম করো। আল্লাহ তুমি হচ্ছ রহমানুর রহিম, ইয়া গাফুর ইয়া রহিম। আর রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, হে আল্লাহ আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি যদি আমাদেরকে রহম না করো, ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং তোমার কাছে ক্ষমা চাই হে আল্লাহ, তোমার রহম চাই। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।